السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. وقال سبحانه وتعالى وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. وقال سبحانه وتعالى في آية أخرى وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ومحترم حضرات مربیان کرام، دیگر مسلمان عظام، বিভিন্ন স্থান থেকে আগত কোরআন প্রিয় রাসূল প্রিয় মুমিন মুয়াহ্হিদ ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রমজান অতি নিকটে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এলে ইবাদতের সংখ্যা বাড়িয়ে দিতেন। শাবান মাস থেকে কোমর বেঁধে প্রস্তুতি নিতেন। হাদিসে যেটা বলা আছে সাদ্দা মিজারহু, লুঙ্গি বেঁধে নিতেন। আমাদের বাংলায় যেমন গ্রামগঞ্জে বলে গামছা বেঁধে নিয়েছে কোমরে, এরকম ভাবে সাদ্দা মিজারহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে ইবাদত করার জন্য তৈরি হতেন, মানে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতেন। আমরাও সেই প্রস্তুতির জন্য এখন থেকে আলোচনা করছি। যে বিষয়টা গত জুমাতে আলোচনা হচ্ছিল, ইসলামের মূল বিষয়, আমরা দীর্ঘ আলোচনা পেশ করেছিলাম যে কোরআনের আয়াত থেকে নবী রাসূলদের আগমনের পূর্বেও মানুষ আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেছে। বর্তমান যুগের ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত আল্লাহকে স্বীকার করে, এমনকি ইবলিস শয়তান পর্যন্ত আল্লাহ আছে কথা বিশ্বাস করে। খ্রিস্টানরা নিজেদেরকে আল্লাহর নাতিপুতি দাবি করে। এ বিষয়গুলো দলিল ভিত্তিক আলোচনা হয়েছে পূর্বের জুমাতে এবং আগে অনেক জুমাতে আলোচনা হয়েছে। এরপরে আলোচনা হচ্ছিল যে তাহলে ইসলামের সাথে অন্য অন্য ধর্মের সঙ্গে পার্থক্য কোন কোন জিনিসে, তার মধ্যে প্রথম নাম্বার বিষয় আলোচনা হচ্ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড় থেকে যেটা স্পষ্ট করে দিয়েছিলেন, নবুয়ত প্রাপ্তির পরে তিন বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত পেশ করছিলেন, এরপরে যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো ফাসদা বিমা তুমার, আপনার প্রতি যা আদেশ হয়েছে, আপনি যা আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে বলুন, স্পষ্ট করে ঘোষণা করুন। আরো আয়াত নাজিল হলো আংদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে, নিকটের লোকজনদেরকে সাবধান করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাফা পাহাড়ে গিয়ে উঠলেন ভোরবেলা। আরবের নিয়ম ছিল এটা, কোন গুরুত্বপূর্ণ কথা বলতে হলে, ঘোষণা করতে হলে, সাবধান করতে হলে, শত্রু সেনাদের থেকে সতর্ক করতে হলে এটাই তাদের ছিল মাধ্যম, পাহাড়ে গিয়ে উঠত, এলান করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিয়ম অনুযায়ী পাহাড়ে গিয়ে ঘোষণা করলেন, ইয়া আলাল কুরাইশ, ইয়া বনু ফাহর, ইয়া বনু হাশিম, ইয়া বনি মুত্তালিব, এরকম বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকলেন। সব নেতারা জড় হয়ে গেল, কারণ এক তো সকালবেলার আওয়াজ, দ্বিতীয় সেই আওয়াজটা কোনো সাধারণ লোকের নয়, সেই যুবকের, যেই যুবক কখনো মিথ্যা বলে না, সেই যুবকের, যেই যুবক বিশ্বস্ত সংগঠক, যেই যুবক সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, এমন এক যুবকের কণ্ঠের আওয়াজ, সে তো আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জড় হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে মক্কার নেতারা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী যেই কোনো মুহূর্তে হামলা করতে পারে প্রস্তুত হয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? আরবের লোকেরা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা ইল্লা সাদিকান, আমরা তোমাকে সত্যবাদী রূপী পেয়েছি, কখনো মিথ্যা তোমার থেকে শুনি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ওহে কুরাইশের নেতারা, আমি তোমাদেরকে একটা কথার দিকে আহ্বান জানাচ্ছি, যে কথাটা মানলে পরে, বিশ্বাস করলে পরে, তামলিকুনা বিহাল আরব, গোটা আরবের তোমরা মালিক বনে যাবে, অনারব বিশ্ব ওয়াদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের অধীনস্থ হয়ে যাবে, তোমাদের ধর্ম গ্রহণ করবে, আবিল জিজিয়া, আর যারা তোমাদের ধর্ম গ্রহণ করবে না তারা তোমাদের অধীনস্থ হয়ে থাকবে, জিজিয়া কর দিয়ে থাকবে, একটা কথা তোমাদেরকে মানতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আরবরা খুশি হলো, নেতারা খুশি হলো। আমি বলে থাকি, নেতারা নেতৃত্ব পেলে সব মানতে পারে, নেতাদেরকে যদি নেতৃত্ব দিতে পারেন তারপরে আপনি ইচ্ছে করলে বাথরুম সাফ করে দিতে পারবেন। নেতারা সব তৈরি হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে একটা কথা শোনো, ইয়া আইয়ুহান্নাস বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, হে লোক সকল, গোটা দুনিয়ার লোকদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, শুধু ওইখানের ওই কয়জনকে না, আল্লাহ রাসূল শব্দ ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহান্নাস, ওহে দুনিয়ার লোকেরা, মানব জাতি, আমি তোমাদেরকে যে একটা কথার আহ্বান জানাচ্ছি সেটা কোনো নতুন কথা নয়, আমার মন গড়া কথা নয়, আল্লাহর পক্ষ থেকে যেই দাওয়াত সব নবীরা দিয়েছেন আমি তোমাদেরকে সেই দিকে আহ্বান করছি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো তোমরা আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। ব্যাখ্যাও দিলেন, তা'বুদুনাল্লাহা ওয়াহদা, এর মানে হচ্ছে লা ইলাহা, সব ইলাহগুলো বাদ, সব ইলাহ বাদ, তা'বুদুনাল্লাহা ওয়াহদা, আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করো, আনুগত্য করো, যাদের কথা মেনে চলো, সবগুলো বর্জন করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, আনুগত্য করতে হবে। এইটা যখন বলল আবুল আহাবরা, তখন ভালো করেই বুঝলো আবুল আহাবরা, ভালো করেই বুঝলো এই কথার মানে হচ্ছে আমাদের সব দেবদেবীদেরকে বর্জন করতে হবে, আমাদের সব পীর বুজুর্গদেরকে বর্জন করতে হবে, যত গায়রুল্লাহ সব উৎখাত করে আমাদের সব মূর্তিকে বর্জন করতে হবে, আমাদের মন গড়া আইন কানুন বাতিল করতে হবে। সব কিছু বুঝে শুনি তারা প্রতিবাদ করল। কোরআনের সূরা সাদ 5 নম্বর আয়াত, 38 নম্বর সূরার 5 নম্বর আয়াত, কুফফাররা যে উত্তর দিয়েছিল, কোরআন বলছে আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এর আগে আরো একটু বলেছিল কোরআন, ওটা উল্লেখ করা তা ইতিহাসে কিতাবে আছে, তাব্বান লাকা তোমার ধ্বংস হোক, তাব্বান লাকা সায়ার আল ইয়াম তোমার গোটা জীবন ধ্বংস হোক, আলিহাদা জামাতানা তুমি আমাদেরকে এজন্য জমা করেছো। বোঝা গেল এই ওয়াহদানিয়াতের কথা বললি সমস্যা, এমনি কোনো সমস্যা নাই, আল্লাহর দাওয়াত দিলে কোনো সমস্যা নাই। ওয়াহদানিয়াত এক আল্লাহর আনুগত্য, এক আল্লাহর ইবাদত, এই দিকে দাওয়াত দিলে সমস্যা হবে। তারা বলল তাব্বান লাকা সায়ার আল ইয়াম তোমার গোটা জীবন ধ্বংস হোক। তাকে বলা হচ্ছে এই যে লোকটা মিনিট খানেক আগে যে লোকটা তাদের প্রিয় লোক ছিল তাকে বলা হচ্ছে, তাকে মারতে উদ্যত হলো। আবুল আহাব বলল আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা, আলিহা ইলাহুন শব্দের বহু বচন। আমার কিছু বন্ধুরা আছে যারা আমার এই ক্যাসেট গুলো ভুল ধরার জন্য শুনে, তারা বলে দেখেন উনি বলছেন আল্লাহ আলিহা এটা নাকি আল্লাহর বহু বচন, কোরআনে পরিষ্কার বলা আছে ইলাহান শব্দের অর্থ বহু বচন হচ্ছে আলিহা, ইলাহান শব্দের বহু বচন কি, তার মানে তারা বলতে চায় আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা, ভুল ধরার চেষ্টা করো না, শুদ্ধটাকে বুঝার চেষ্টা করো। তোমার কবরে আমি যাব না, আমার কবরে তুমি যাইবে না, আমা উরিদু ইল্লাল ইসলাহ মাত্তাতু, তোমার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, আমি কাউকে খেপাবার জন্য ওয়াজ করি না, আল্লাহর কসম, আল্লাহর কসম, নিজের কোন মতলব সিদ্ধির জন্য নয়, মানুষকে হকের কথা বলার জন্য বলছি। যারা ভুল ধরো তোমাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, যদি শত্রুতা থেকে থাকে আল্লাহর জন্য, কার জন্য? কোরআনে পরিষ্কার বলেছে আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সূরা সাদ 38 নম্বর সূরার 5 নম্বর আয়াত কাফেররা দে উত্তর দিয়েছিল আজাল আল আলিহাতা, আলিহা ইলাহুন শব্দের বহু বচন, এটা এই আয়াতের মধ্যেই আছে আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সে কি সমস্ত ইলাহদেরকে, সমস্ত আলিহাদেরকে এক ইলাহ বানালো, মানে সব বাতিল আল্লাহদেরকে, ওদের ভাষায় যে আল্লাহ ছিল সবগুলোকে এক বানিয়ে ফেললো। আমরা 360 মূর্তি, তারপরে আমাদের আরো দেব দেবী লাত উজ্জা মানাত কত কিছুর ইবাদত করি, পীর বুজুর্গ আরে বলে এক আল্লাহ সবকিছু করবে, এটাই ছিল তাদের আশ্চর্য হওয়ার বিষয়। বোঝা গেল ইসলামের মূল বক্তব্য এটাই তাওহীদ, এর নাম কি, এক কেন্দ্রিক। এখানে লা ইলাহার দুইটা অংশ, কয়টা অংশ আমি সেটা একটু পরে আলোচনা করব। এই যে এক কেন্দ্রিক সবকিছু করা এর নাম তাওহীদ, এর নাম কি, এটা কোন ইসলামের পরিভাষা বলছি না, আমি বোঝাবার জন্য বলছি তাওহীদ। এইটাই ছিল সব নবীদের দাওয়াত, এটাই ছিল, এটা আমার দাবি প্রমাণ করবো। এখন আয়াত পড়ুন, এক নম্বর সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 25 নম্বর আয়াতে বলা আছে আমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, আপনার প্রতি আমি কোন রাসূলকে অন্য কোন দায়িত্ব দিয়ে পাঠাই নাই, আমা আরসালনা পাঠাই নাই কোন রাসূলকে নবীকে, ইল্লা নূহি ইলাইহি তবে তাদেরকে একমাত্র শুধুমাত্র এই ওহী করেছি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোন ইলাহ নাই, আমি ছাড়া আর কোন ইলাহ নেই, ফাবুদুনি সুতরাং তোমরা এক আমার ইবাদত করো। বোঝা গেল সব নবীর দাওয়াত ছিল কি, এক ইলাহের আনুগত্য ইবাদত করার দাওয়াত, কিসের দাওয়াত, এক আল্লাহর ইবাদতের দাওয়াত। এটা পাইলাম একটা আয়াত পরিষ্কার। এরকম আরো আয়াত আছে সূরা বাকারার 163 নম্বর বলা আছে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তোমাদের ইলাহ, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, শুধুমাত্র ইলাহ একজন। আর এক আয়াতে বলা হচ্ছে ওয়া ক্বাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, সূরা নাহালের 51 নম্বর আয়াত। ওয়া ক্বাল আল্লাহু, আল্লাহ বলছেন, এটা আমি বলছি না, কোরআনে আছে এইভাবে যে আল্লাহ বলছেন, তো আল্লাহ তারা এই কথা কেন বলেন, আল্লাহ বলছেন মানে নিজের শান, নিজের মর্যাদা, ঘোষণা করছেন যেটা যেন তেন লোকের কথা নয়। দুনিয়ার যেমন প্রধানমন্ত্রী বলছি, এরকম আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাল আল্লাহ, আল্লাহ বলছেন, লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, লা তাত্তাখিযু, বানাইও না, গ্রহণ করো না, ইলাহাইন ইসনাইনে, দুই আল্লাহ তোমরা বানাইবে না, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, নিশ্চয় তোমাদের আল্লাহ একজন, ফাইয়া ইয়াফারহাবুন, সুতরাং আমারই তোমরা ইবাদত করো। সূরা কুল হুয়াল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ এক একক, আস-সামাদ, তিনি সব কিছুর থেকে মুখাপেক্ষী, কারো দিকে মুখাপেক্ষী নন, সকলে তার দিকে মুখাপেক্ষী। আস-সামাদ, লাম ইয়ালিদ, তিনি কারো থেকে কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্ম নেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। আহাদ, এটা তিনি ঘোষণা করলেন, এটা সব নবীদের দাওয়াত ছিল। যেমন একটা আয়াত থেকে দেখালাম, কোরআনের আরো আয়াত আছে, হযরতে নূহ আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছিলেন তাও ছিল এরকম। সূরা আরাফ 7 নম্বর সূরার 59 নম্বর আয়াতে তারা বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার কওমের কাছে পাঠিয়েছি, তার জাতির কাছে, তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি। ফাকালা, তিনি দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, ওহে আমার জাতি, ও বুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমাদের আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। নূহ আলাইহিস সালামের দাওয়াত উত্তর কি আসে তা আমরা পরে আসবো একটু, আমি দেখাচ্ছি চাই এখন সব নবীর দাওয়াত এরা ছিল। হুদ আলাইহিস সালাম আরেকজন নবী, তিনি তার কওমকে দাওয়াত দিলেন, সূরা আরাফ 7 নম্বর সূরা 65 নম্বর আয়াত আছে, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির কাছে, আদ একটা জাতি, আমি তাদের কাছে পাঠালাম হুদান, তাদের জাতীয় ভাই হুদকে। কালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনিও তার জাতিকে দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর আনুগত্য করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই, আনুগত্য পাওয়ার কেউ নেই। মা, এটা তিনি বললেন তার কওমকে। এমনি ভাবে সালেহ আলাইহিস সালাম আরেকজন নবী, তিনিও বললেন তার কওমকে, সূরা আরাফ 73 নম্বর আয়াত, ওয়াইলা সামুদ আখাহুম আসালিহা, কওমে সামুদের কাছে পাঠালাম তাদের ভাই সালেহকে। কালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনিও তার কওমকে দাওয়াত দিলেন, হে আমার কওম, তোমাদের জন্য এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, আর কোন ইলাহ নেই। কদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, এরপর আসুন, ইব্রাহিম আলাইহিস সালাম আরেকজন নবী এবং রাসূল, তিনিও তার কওমকে কি দাওয়াত দিয়েছিলেন, ওই তাওহীদের দাওয়াত পেশ করেছিলেন। সূরা মারিয়াম 19 নম্বর সূরার 41 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সাদিকান সিদ্দিকান নাবিয়্যা, ইব্রাহিমের কথা স্মরণ করো, তিনি একজন সিদ্দিক নবী ছিলেন। ইদ ক্বালা লি আবিহি ইয়া আবাতি মা লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়ুবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, আমার পিতা ও আমার কওম, তোমরা কেন পূজা করছো এমন এক জিনিসের যা শুনে না, দেখে না, এবং তোমাদের কোনো উপকার করতে পারে না। আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি কার, বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন তাওহীদের দাওয়াত, শোয়েব আলাইহিস সালাম আরেকজন নবী, তিনিও দাওয়াত দিলেন তার কওমকে। সূরে আরাফের 85 নম্বর আয়াতে আসছে, ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআইবা, মাদিয়ানবাসীদের কাছে পাঠালাম তাদের ভাই আসা শুআইবকে। কালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি তার জাতিকে দাওয়াত দিলেন, হে আমার জাতি, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমাদের কোনো আল্লাহ নেই, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাম, তিনিও দাওয়াত দিলেন জেলখানায় বসে, ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, ওয়া আমার দুই সাথী জেলখানার বন্ধুরা শোনো, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন, বহু ইলাহ, বহু রব, বহু আল্লাহ, বহু রব, এইগুলো ভালো নাকি আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, নাকি এক আল্লাহ ভালো। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করছো এগুলো শুধুমাত্র নাম সর্বস্ব, কিছু নাম তোমরা নির্ধারণ করে দিয়েছে, এছাড়া কিছুই না। ইয়াকুব আলাইহিস সালাম আর একজন নবী, তিনিও তার নসিহাত করছেন, দাওয়াত দিচ্ছেন, আমকুনতুম সুহাদা ইযা হাদারা ইয়াকুবাল মাউত ইযা ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা, এক ইলাহের দাওয়াত দিলেন, সূরা বাকারার 133 নম্বর আয়াত। ঈসা আলাইহিস সালাম আরেকজন নবী, তিনিও দাওয়াত দিলেন, সূরা মারিয়াম 19 নম্বর সূরার 36 নম্বর বলা হচ্ছে, ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদূহু হাযা সিরাতুম মুস্তাকিম। সব নবীদের দাওয়াত ছিল কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত পাওয়া গেছে। এবারে আরো আয়াত নেন, কোরআনের পরিষ্কার আয়াত আছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়া জতানিবুত তাগুত। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত ছিল সব নবীদের। এবারে বলবেন লা ইলাহার অর্থ কি? এইখানে আসলে আরো পরিষ্কার হবেন, লা ইলাহার দুইটা অংশ, কয়টা অংশ? এটা খুব ভালো করে করতে হবে। আমি বলেছি ইসলামের বিনা ছিল কয়টা? পাঁচটা। ইমান অর্থাৎ দুই শাহাদা, শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই শাহাদাত দেওয়া, সাক্ষী দেওয়া, মনে প্রাণে বিশ্বাস করে। আর একটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এই চারটে, কয়টা ছিল? এই চারটে হলো, এই মোট পাঁচটা, পাঁচটা হলো ইসলামের বেনা। কিসের বেনা? এই পাঁচটার মূল বেনা ছিল কোনটা? ইমান। কোনটা? আমি এটা বলেছিলাম যে যেরকম ভাবে এক লক্ষ শূন্যের কোনো মূল্য নাই, শূন্য শূন্য লেখেন কোনো মূল্য নাই, একটা এক লেখলে তারপরে একটা এক শূন্য দিলে দশ হয়, দুই শূন্য দিলে বিশ হয়, তিন শূন্য দিলে কি, দুই শূন্য দিলে একশো হয়, তিন শূন্য দিলে হাজার হয়ে যায়, এরকম যত শূন্য বাড়বে অত মূল্য বৃদ্ধি পাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহার মধ্যে এই এক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোনটা? তাওহীদ। এটার নাম কি? এক। এই এক লাগান, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত সব পরিষ্কার থাকবে, সব হবে। এবারে এক কেন্দ্রিক হবে, লা ইলাহার মধ্যে কয়টা অংশ? লা ইলাহা একটা অংশ, ইল্লাল্লাহ এক অংশ। আজকের আলোচনা মূলত এখান থেকে শুরু, কারণ এ পর্যন্ত গত আলোচনায় গেছিল। লা ইলাহার দুইটা অংশ, একটা হলো লা ইলাহা বর্জন, ইল্লাল্লাহ গ্রহণ, এটাই হচ্ছে তাওহীদের দুই রকম। কয় রকম? সব গায়রুল্লাহ বর্জন, এক আল্লাহকে গ্রহণ, এটা তাওহীদের দুই রকম। মনে থাকবে তাওহীদের রকম কয়টা? কি কি? এক নম্বর লা ইলাহা, পীর সাহেবরা বলে নফি ইসবাতের জিকির। কিসের নফি তা তো বোঝো নাই, নফি মানে লা ইলাহা, যত বাতিল ইলাহ গুলো আছে সবগুলোকে বর্জন করো, ইল্লাল্লাহ এরপর আল্লাহকে গ্রহণ করো। বর্জন না করে গ্রহণ করলে হবে? আপনি একটা পুরাতন বিল্ডিং রং করবেন, আপনি আগে পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করে তারপরে নতুন রং করবেন, সেটা স্থায়ী হবে। আর যদি পুরাতন রঙের উপরে রং করেন কোনো কাজে লাগবে? কয়েকদিন পর নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে ইসলাম পরিষ্কার করে বলছে, ইসলামে প্রবেশ করতে হলে তোমার সাক্ষী দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কোন ইলাহ নাই, আগে নাই, সব বর্জন করো, সব বর্জন করো, এরপরে ইল্লাল্লাহ আল্লাহকে গ্রহণ করো, বাতিল যত আল্লাহ আছে সবগুলো বর্জন করো। এটাই সূরায়ে বাকারার 256 আয়াতে বলা হয়েছে। বাতিল আল্লাহ গুলোকে কোরআন শরীফের পরিভাষায় তাগুত বলা হয়। কি বলা হয়? বাতিল আল্লাহ গুলো লা ইলাহা বলে, যেই আল্লাহদেরকে বর্জন করতে বলা হয়েছে এইগুলোকে কোরআনের পরিভাষায় কি বলা হয়? তাগুত। কি বলা হয়? এই তাগুত শব্দটা কোরআনে 8 জায়গায় আছে। কয় জায়গায় আছে? আমি দুই জায়গায় আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। এক নম্বর আছে সূরায় বাকারার 256 নম্বর আয়াতে, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাইয়্যি ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুর, যে ব্যক্তি কুফর করবে, কুফর করবে বিত্তাগুত, তাগুতের সাথে, বোঝা গেল কুফর করাও ফরজ। কুফর করা কি মানে? কুফুর মানে অস্বীকার করা, ত্যাগ করা, বর্জন করা। তাগুতের সাথে কুফুরি করা ফরজ। তাহলে তাগুতের পাক্কা কাফের মানে পাক্কা মুমিন। একটা পাক্কা কাফের মানে কি? তাগুতের কাফের, তাগুতকে কাফের মানে বর্জন করতে হবে, বর্জন করে ঘৃণা করতে হবে, ত্যাগ করতে হবে, তাহলে মুমিন হওয়া যাবে। আগে কাফের মানে তাগুতকে কাফের করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। ফামাই ইয়াকফুর, যে ব্যক্তি কুফুর করে, প্রত্যাখ্যান করে, বর্জন করে, কাকে? বিত্তাগুত, তাগুতকে। ওয়ায়ুমিন বিল্লাহি, অতবার আল্লাহর উপর ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি ধরলো মজবুত শক্ত হাতল। এই ফ্যানগুলো ঘুরে একটা করার সঙ্গে লাগানো আছে, এই করা যদি মজবুত না হয় তাহলে এটা ঘুরবে, ছিঁড়ে পড়ে যাবে। আল্লাহ বলছেন সে ধরলো ইসতামসাকা, শক্তভাবে ধরলো, মাসাকা নরমাল ধরা, কিন্তু ইসতামসাকা শক্তভাবে ধরতে হবে আর ওটাও শক্ত হতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাকাদ ইসতামসাকা, শক্তভাবে ধরেছে, বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতলকে, যা আর ছিঁড়বে না। কয়টা রশি ধরতে হবে? কয়টা হাতল? একটা। কয়টা? না আদা ধরা যাবে। আল্লাহ বলছেন এটা যে করবে, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, এটা আগে কুফুর করবে, এরপরে ওয়ায়ুমিন বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনবে, এক আল্লাহকে ধরবে, এই ব্যক্তি মজবুত রশ্মি ধরলো যা ছিঁড়বে না। এটাই সূরায়ে নাহালের 36 নম্বর মধ্যে বলা হয়েছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি সব নবীদের কাছে, সব উম্মতের কাছে, সব জাতির কাছে, সকল সম্প্রদায়ের কাছে রাসূল প্রেরণ করেছি, কি দাওয়াত নিয়ে? আনি ইবাদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আনি ইবাদুল্লাহা, এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর সব তাগুতকে বর্জন করো। সব তাগুত কি করো? তাহলে বুঝা গেল তাওহীদের কয় রকম, কি কি? কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ। বলেন কি কি? ঈমান বিল্লাহ। আরো জোরে বলেন, দুইটা রকম কি কি? কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ। আগে খালি করা, লা ইলাহা মানে খালি করা, তারপরে ভরা। লা ইলাহা সব গায়রুল্লাহ থেকে খালি করতে হবে, এই তাগুত গুলোকে বর্জন করতে হবে। সেই তাগুত গুলো কারা? এই তাগুত বহুমুখী তাগুত আছে, আমাদের পিসাবরাও স্বীকার করেছেন। আমার সামনে একটা বই আছে, এই বইতে প্রথমে একেবারে ভূমিকায় একজন লিখেছেন যে, আমি পড়তেছি, আমার প্রিয় বন্ধুগণ জানিয়া রাখিবেন, দোজখের আযাবের পথ বন্ধ করিয়া বেহেশতে যাইবার জন্য কিতাবে 126 তরিকা বয়ান করিয়াছে, তার মধ্যে চিশতিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট। এই তরিকার প্রথম সবকখানা লিখিয়া ইজাজত দিলাম, উনি ইজাজত দিলেন পড়ার, যা আপনারা পড়তে পারবেন, এটা তারপর যা দিছে এত দিছে। তাহলে 126 তরিকা, কয় তরিকা? মুসলমান জাতি, এই 126 তরিকা আল্লাহ তাআলার দেওয়া, আল্লাহর নবীর আনা, না শয়তানের দেওয়া? পরিষ্কার বুঝতে হবে, 126 তরিকা কোরআন শরীফে কোন আয়াতে প্রমাণ করা যাবে? কোন হাদিসে আছে? এই বইটা কোন ভণ্ডবীরের লেখা বই নয়। আমি আগেই বলেছি ইসলাম উদ্দেশ্য, আজকে যদি এই পীরের কোন মুরিদ থেকে থাকো তওবা করো মুসলমান, এটা কোন ভণ্ডবীরের না, যাদেরকে হৎকারী পীর মনে করা হয়, চরমনাই পীর সাহেবের বই বেদে মারেফাত, এর মধ্যে আরো অনেক কাহিনী আছে, আমি আগে দেখাইছি, সব দেখা সম্ভব না। এই পীরের বইয়ের ভূমিকায় লেখা আছে যে মোট তরিকা হচ্ছে এক কিতাবে আছে, কিতাবে। এইটা শুনলে মানুষ কি মনে করে কোন কিতাবে আছে? কোন কিতাবের নাম লেখা আছে পড়েন, এসব চ্যালেঞ্জ করলে পরিষ্কার লেখা আছে কিতাবে আছে 126 তরিকা। সেই কিতাবটা কোন কিতাব? কোরআন শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাঈ শরীফ, ইবনে মাজাহ শরীফ, ইবনে কাসির, রুহুল মানি, রুহুল বয়ান, কোন তাফসীর কুরতুবী, কোন তাফসীর থেকে এনেছেন, কোন হাদিস থেকে এনেছেন? এনেছেন ঠিকই কিতাব থেকে, শয়তানের কিতাব থেকে, ইবনে আরবীর কিতাব থেকে, অথবা কোন শয়তানের কিতাবের মধ্যে পাওয়া গেছে এগুলো। 126 তরিকা, এটা খালি এই বইতে না, সব বইতে লেখা আছে। এই আরেক কিতাব, ওনার আরেক কিতাব মাওয়াজে সাটিয়া, সব ওনাদের ছাপা বই, এগুলো নতুন করে ছাপা আছে। আলে সাহ প্রকাশনী, বাংলা বাজারে যান, ওখানে পাবেন, ঠিকানা সব দেওয়া আছে, ওইখান থেকে পাওয়া যাবে। এই যে মাহমুদ পাবলিকেশন, 38/3 বাংলা বাজার ঢাকা, ফোন নাম্বার দেওয়া আছে। আলে সাহ প্রকাশনী, ইসলামিক টাওয়ার বাংলাদেশ, বাংলা বাজার ঢাকা, 111/1 বাংলা বাজার ঢাকা, এখান থেকে ছেপেছে এটা, ওনাদের দরবারের বই এগুলো সব। সেইখানে আরেক জায়গায় লিখেছে, এই বইতে লেখা আছে, এখানেও লেখছে, লাল কালি দাগ দেওয়া আছে, এখানে বলা আছে, জেনে রাখবেন, আগে বয়ান করে আসছে, এমনি ভাবে তরিকা তো অনেকগুলো আছে, মোট 126 তরিকা, এর লিখেছেন মাওলানা আব্দুল ওয়াল গঙ্গুহী সাহেব, তা মোট 126 তরিকার মোলাক্ষাত হইতেছে, ওই তরিকা যার উপরে তোমরা আছো, নসিহত দিচ্ছে তোমরা যে তরিকা আছো এটা হক তরিকা, এটা সবচেয়ে ভালো মোলাক্ষাত, আর যে তরিকায় তোমরা সবক নিচ্ছ। আমরা ছোট বয়সে ইঞ্জেকশন দেখি নাই, এখন সব জায়গায় ইঞ্জেকশন দেখা যায়, বিভিন্ন ঔষধ এর মোলাক্ষাত ইঞ্জেকশন, তার সারাংশ বের করে ডাক্তারগণ এই ইঞ্জেকশন তৈরি করেছেন। মনে রাখো এরূপ ভাবে ভাই সিস্তিয়া সাবেরিয়া তরিকা 126 তরিকাকে ছোট করে মোলাক্ষাত বা সার, 126 তরিকাকে ছোট করে মাশায়েখগণ এক তরিকা দিয়েছেন, এই তরিকার জিকির অল্প কিন্তু তার তেজ বড় বেশি, পেঁয়াজ আর কি এক কোয়া রসুন, তেজ খুব বেশি, এমন তেজ যে অল্প দিন এই জিকির করলে তোমার অন্তরে আল্লাহর মারিফাতের নূর পয়দা হয়ে যাবে। এবারে এই বইগুলো দেখো, আমি পীরের বইগুলো, আসুন কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমার তরিকা কয়টা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছেন, ওয়ামা সাহাবীরা শুনো, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়ামান আবা ওয়ামান ওয়ামান আবা ফা দাখালান নার, ক্বালা ওয়া মাই আবা ইয়া রাসূলুল্লাহ, যারা আমার ইতাআত করলো তারা জান্নাতি, আর যারা অস্বীকার করলো তারা সব জাহান্নামী। তরিকা কয়টা? সোজা তরিকা একটা, আল্লাহর রাসূলের ইত্তেবা করা। কার তরিকা ইত্তেবা করা? এবারে কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন কয় তরিকা দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন আমাদের জন্য একটা গাইড বুক আকারে, এখানে তরিকা দিয়েছেন, সেই তরিকা আল্লাহ তাআলা বলছেন রাস্তায় একটা, রাস্তা কয়টা? কোরআন বলছে ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এ হচ্ছে আমার রাস্তা যা সরল সঠিক রাস্তা, সোজা রাস্তা, তোমরা এই রাস্তা অনুসরণ করো, আর তোমরা ওই যে অনেক রাস্তা 126 তরিকা, 1000 তরিকা, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলবেসানিয়া, সুলতানিয়া, কদমিয়া, হাজার তরিকা, তিজানিয়া, রহমানিয়া, অনেক তরিকা আছে, এই সব তরিকা বর্জন করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা অনেক রাস্তা অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলবে, যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়াত করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে শর্টকাট তোমরা বেহেশত দিতে পারো। তাহলে শর্টকাটে বেহেশত দেওয়ার রাস্তা কয়টা? একটা, আল্লাহর রাস্তা, যেটা সূরা আনাম 153 নম্বর আয়াত, তারপর আরেকটা আয়াত সূরা নাহলের 9 নম্বর আয়াত, সেখানে বলা আছে ওয়ালাল্লাহি কসদুস সাবিল, ওয়ালাল্লাহি কসদুস সাবিল ওয়া মিনহা জাহির, আল্লাহর রাস্তা সোজা, আল্লাহর দায়িত্ব হচ্ছে সেই সোজা রাস্তা দেখাইয়া দেওয়া, ওয়া মিনহা জাহির, আর জেনে রাখো অনেক রাস্তা কিন্তু বাঁকা আছে, বক্র রাস্তা আছে, অনেক রাস্তা বক্র, অমিনহা জায়ের বাঁকা রাস্তা অনেক আছে, এবং হাদিস শরীফ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দাগ দিয়ে বুঝালেন, একটা সোজা দাগ দিলেন, তারপরে ডানে দাগ, বামে দাগ, এরপরে মাঝখানে দাগ দিয়ে বল, দাগে হাত রেখে বললেন হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, ওহাদি সুবুল, আর এই যে ডান দিকে বাম দিকে অনেক রাস্তা, এই সুবুল সুবুল শায়াতিন, এই যে বাঁকা বাঁকা অনেক রাস্তা, এই সবগুলো শয়তানের রাস্তা, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে এক একটা শয়তান বসে আছে, যখন কোন মানুষ এই সোজা রাস্তায় চলতে চায়, সিরাতে মুস্তাকিমে চলতে চায়, আল্লাহর রাস্তায় চলতে চায়, তখন তারা বলে আসো আসো এই রাস্তা আসো, এই রাস্তা আসো, এটা চিশতিয়া, এটা সাবেরিয়া, এটা নকশবন্দিয়া, এটা মুজাদ্দিদিয়া, এটা সুলতানিয়া, এটা তিজানিয়া, এটা করবিয়া, এটা সরকেইয়া, এই সমস্ত হাজার হাজার তরিকা আবিষ্কার করে মুসলিম জাতিকে আল্লাহর রাস্তা থেকে সরাবার ব্যবস্থা করেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এইগুলোর দ্বারা কি হয়েছে, আমি আপনাদেরকে বলেছিলাম, বিধর্মীরা ইসলাম গ্রহণ করতে আসলে এত ফেরকা দেখে ভাগে যায়, একবার বললাম না যে গান্ধীজি নেহরুর কাছে গেছে একজন হিন্দু পণ্ডিত ইসলাম গ্রহণ করবে, কয়ে আমি ইসলাম গ্রহণ করবো, হিন্দু ধর্ম থাকবো না, কয়ে কেন ইসলাম গ্রহণ করবা, কয়ে কোরআন হাদিসে পাইছি ভালো ওইটা, কয়ে তুমি যে ইসলাম গ্রহণ করবা তুমি কি জানো মুসলমানদের দুইটা গ্রুপ আছে শিয়া আর সুন্নি, তুই কোনটা গ্রহণ করবা, একে লাগাইলে প্যাসপোর্ট তুমি, আমি তো শিয়া সুন্নি কোরআন হাদিস পাই নাই, না আছে দেখো না, এই যে ইরানিরা শিয়া আর এই যে এই দেশের সব সুন্নি, আচ্ছা বুঝলাম, তুমি যদি শিয়া হও তাহলে ওদের মধ্যে 12টা গ্রুপ আছে, এই 12 গ্রুপের প্রত্যেকটার 25টা, 30টা, 26টা গ্রুপ আছে, কোনটা তুমি ঢুকবা বলো, আর যদি সুন্নি হও তাহলে প্রথম তোমার 4টে মাযহাব আছে, কয়টা মাযহাব আছে, হানাফি শাফি হাম্বলি মালিকি 4 মাযহাব, তুমি কোন মাযহাবে ঢুকবা, এরপর হানাফি মাযহাবে যদি ঢুকো এই হানাফি মাযহাবের আবার 5টা তরিকা আছে, 5টা গ্রুপ আছে, 1 নম্বর গ্রুপ কাছে কাদিয়ানি হইয়া, এটা হানাফি ছিল না, গোলাম মাহমুদ কাদেরী পড়তো হানাফি মাযহাবের একজন আলেম ছিল, পরে পীর হইছে, পরে বুজুর্গ, পরে মুজাদ্দেদ, পরে জিল্লি নবী, ছায়া নবী, পরে চিন্তা করে এত ঝামেলা করলাম কি স্বয়ং সম্পূর্ণ নবী। 1901 সালে সে পুরো নবী দাবি করেছে। তাহলে বোঝা গেল এই একটা তরিকা আছে, কোনটা যাইবা? দুই নাম্বার তরিকা এই যে কি আছে, একটা আছে গোলাম আজম সাহেবের মওদুদি সাহেবের জামাত, ওটা আছে এক গ্রুপ, এটা হানাফি মাযহাবের থেকে আসছে। 3 নম্বর গ্রুপ দেওয়াবন্দি গ্রুপ, 4 নম্বর গ্রুপ বেরিলভি গ্রুপ, 5 নম্বর গ্রুপ সুন্নি গ্রুপ। ওই যে একটা সুন্নি বেদাতি আছে না, তুমি কোন গ্রুপে যাইবা? আপনি দেখবেন তালাশ করে এই পাঁচটার বাইরে যায় নাই। একটা হিন্দু পণ্ডিত সে কথা বললো, আমি চিন্তা করলাম যে কত বড় তার প্রজ্ঞা ছিল। সে বুঝছে যে মুসলমানদের এই ভারতবর্ষের মুসলমানদের কাছে এই পাঁচ গ্রুপে বাইরে পাইবেন না। আপনি দেখেন হয়তো হানাফি হয়ে তারপরে কোন একটা গ্রুপে ঢুকছে সে। আমাদের এইরকম যখন সে ব্যাখ্যা দিল, তখন ওই হিন্দু আলেম বললো যে ভাই দরকার নাই, আমি তো ইসলাম পড়াশোনা করেছিলাম কোরআন হাদিস থেকে, তখন তো এত গ্রুপ পাই না, দরকার নাই, আমি ইসলাম গ্রহণ করবো না, আমি যেটা ওইটাই ভালো। অমুসলমান জাতি, আজকে মুসলিম জাতিকে এই 126 তারিখের লেখা আজ পরিষ্কার স্বীকার করলো। এটা খালি ভারতবর্ষের, এটা বাংলাদেশটা বা বিশ্বের মানচিত্র কত বড়। মিশরে পরে আছে 200-300 তরিকা, আমি এগুলো লিস্ট করেছি, আমার কাছে লিস্ট আছে বাসায় যে প্রায় 1000 তরিকা আমি জোগাড় করেছি। এরপরে মিশরের তরিকা, তুরস্কের তরিকা, লিবিয়ার তরিকা, এরকম ভাবে ইয়েমানের তরিকা, এরকম ইরাকের তরিকা, ইন্ডিয়ার আরো তরিকা আছে, এই সবগুলো মিলাইয়া হাজার হাজার তরিকা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, এই সবগুলো বর্জন করো, কি করো? এক রাস্তা, এক আল্লাহর ইবাদত করবে, সেই এক রাস্তার নাম ইসলাম। সেই রাস্তার নাম কি? ইসলাম। আমাদের দেশে শিরক বিভিন্ন রকমের আছে, বিভিন্ন রকমের শিরক আছে। আমি কালকে না বসে একদিন মাহফিলে গেলাম, তো আমার আগে একজনের বালাগাল উলা পড়ান শুরু করলো, তুরস্কের পরে মহাব্বাসে বালাগাল উলা বেকামালিহি। আমিও পড়াই না এমন কথা না, শুরুর দিকে আমি এই সমস্ত ওয়াজ করতাম, পড়তাম আমিও, কারণ আমার দেশে অনেক বড় বড় বক্তারা শুরুতে এটা বলেন, মহাব্বাতের সঙ্গে বরণ, জোরে সরে বরণ, বালাগাল উলা। অ মুসলমান, বালাগাল উলা কোন দুরুদ শরীফ? আমি আমার বয়ানে বললাম এটা কোন দুরুদ শরীফ না, এটা ইরান দেশের একজন কবি ছিলেন শেখ সাদি, সেই শেখ সাদির একটা কবিতার নাম বালাগাল উলা। তাহলে কি আল্লাহ রাসূল দুরুদ শরীফ শিখে যান নাই? এরপরে মহাব্বাতের সঙ্গে জোরে সরে বলুন, এই বালাগাল উলার মধ্যে আছে শিরিক। বালাগাল উলা, বালাগা মানে পৌঁছলো, উলা মানে উচ্চ মাকামে, বে কামালিহি মানে নিজের যোগ্যতায়, কামাল মানে যোগ্যতা, বে মানে নিজের, নিজের যোগ্যতায় তিনি উচ্চ মাকামে পৌঁছেছেন, মেরাজে গেছেন বা নবুয়ত লাভ করেছেন, সব নিজের যোগ্যতায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত লাভ করেছেন নিজের যোগ্যতায় না আল্লাহর অনুগ্রহে? কোনটা? কোরআনে পরিষ্কার বলা আছে, লাকাদ মান্নাল্লাহু ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআগনা, তোমাকে আল্লাহ ইয়াতীম পান নাই, তোমাকে ধনী করে দিলেন। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তোমাকে পথের দিশাবিহীন পেয়েছিলেন, তোমাকে হেদায়েত দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় মাকাম, এত বড় মর্যাদা এই সময় দান করেছেন কে? না নিজের যোগ্যতায়। এইটা বালাগাল যেটা আছে, বালাগাল উলা বিকামালিহি, আমি আগে যত জায়গায় বলেছি সব থেকে তো অবাক করছি, আপনাদের সাক্ষী রেখেছি যে আমি যত জায়গায় এই আমার বয়ানে হোক বা কোন অনুষ্ঠানে হোক, যত জায়গায় এই দুরুদ শরীফের পরে বালাগাল উলা কবিতা পড়াইছি, সবগুলোর থেকে আতুবিল্লাহ আপনাদেরকে সাক্ষী রেখে আল্লাহ কাছে তওবা করতেছি আমি, আপনারাও তওবা করবেন যদি বুঝে এসে থাকে। কারণ আমরা চাই আল্লাহর ইবাদত করতে, আমরা কোন শিরিকের মধ্যে ঢুকবো না। আমাদেরকে আল্লাহ একটা রাস্তা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ শরীফ দিয়েছেন আমাদেরকে। দুরুদ শরীফ আমাদের পড়ি না, সবচেয়ে উত্তম দুরুদ আমাদের পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কি সুন্দর শিখানো দুরুদ! সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ কদ আলিমনা আসসালাম আলাইকা, আপনার উপরে আল্লাহ তাআলা সালাত সালাম পড়তে বলেছেন, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমরা কেমনে পড়বো? সালাম তো জানছি, কোথায় জানলেন? ওই যে আত্মাই তো মধ্যে আছে না, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার প্রতি সালাম কেমনে করতে হবে এটা আমরা শিখেছি, কিন্তু কোরআন তো বলছে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু, তো সালাম জানলাম, সল্লুটা কেমনে হবে, সালাত কেমনে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন, বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যেটা নামাজ আমরা পড়ি। এখন আল্লাহর নবী শিখাইলেন যেটা, সেটা আমরা পড়ি একা একা চুপে চুপে, আর আমাদের সুন্নাত আমরা বানাইলাম যে না, সুরে সুরে সুর মিলিয়ে, তালে তাল মিলিয়ে, তারপরে কি করো, এভাবে জিকির করো। এবার এখানে জিকিরও আছে, এই বইতে জিকিরও আছে, জিকির কেমনে করে আসন দিয়ে বসো, তারপরে একটা রক্ত চেপে ধরো, ওইটাতে শয়তান ঢুকে, এরপরে এতবার 100 বার এটা করো, ওইটা বার করো, চিল্লাইয়া জিকির করো। মুসলমান জাতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা চিৎকার করে জিকির করেছে কোন জায়গায়? যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন যে এই যে তোমার দুইটা কাজ করতে, একটা লা ইলাহা, সব ইলাহদেরকে বাতিলকে বর্জন করো, এরপর ইল্লাল্লাহ আল্লাহকে গ্রহণ করো, তাহলে তোমার ইমান গ্রহণযোগ্য হবে। আমরা সেই আলোচনা শুরু করেছি এইরকম তাগুতকে, সেই বাতিলগুলোর নাম বলেছি কি, তাগুত। তাগুত পাঁচ প্রকারের তাগুত, কয় প্রকার তাগুত, তাগুত আছে পাঁচ প্রকারের তাগুত, প্রধান অনেক তাগুত আছে, কিন্তু কোরআন থেকে আমরা যে তাগুত গুলো পাই তার মধ্যে পাঁচ প্রকারের মধ্যে এগুলো পাওয়া যায়। এক নাম্বার তাগুত বড় তাগুত শয়তান। এক নাম্বার তাগুত কি, আমাদেরকে ছোটবেলায় কোরআন শরীফ তর্জমা পড়াবার সময় আমাদেরকে পড়াইছে তাগুত মানে শয়তান। তাগুত মানে শয়তান না, তাগুত মানে হচ্ছে মান ইউবাদু বিগাইরিল্লাহ তাআলা, আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত জিনিসের, যে সমস্ত লোকদের ইবাদত করা হয় এবং সে এই ইবাদতে খুশি হয়, এদেরকে বলা হয় তাগুত। এগুলোকে বলা হয় কি, আল্লাহর পরিবর্তে যার ইবাদত করা হয় সেইগুলো কি তাগুত। তবে ঈসা আলাইহিস সালামের মানুষ ইবাদত করে খ্রিস্টান আল্লাহ পুত্র বলে তিনি তাগুত নন, কি জন্য, যেহেতু তিনি এটা পছন্দ করেন নাই, করতে বলেন নাই, এই জন্য তাগুত বলা হয়। আবার বলছি, আল্লাহর পরিবর্তে যার ইবাদত করা হয়, আনুগত্য করা হয়, সেজদা করা হয়, ফরিয়াদ করা হয়, চাওয়া হয় যার কাছে এবং সে এটাতে সন্তুষ্ট, সে এতে রাজি, এদেরকে বলা হয় কি, এই তাগুত পাঁচ প্রকার। কয় প্রকার, এক নাম্বার তাগুত শয়তান। এক নাম্বার তাগুত কে, কোরআন বলছে আলামা হাদাইলাইকুম ইয়া বানি আদম আল্লা তাবুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না, কারণ কি, শয়তান তার রবের সঙ্গে তগা করেছে, তাগুত হয়েছে। কোরআনের একদম কেন তাগুত হলো, শয়তান তাগুত কেন, শয়তান এই আল্লাহর ইবাদত ছাড়া গায়রুল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছে, এই জন্য তাগুত। কোরআনকে জিজ্ঞেস করুন সূরা বাকারার 36 নম্বর আয়াত, ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফি, আদম এবং হাওয়াকে সে বদভ্রষ্ট করেছে এবং তারা যে নিয়ামতের মধ্যে ছিল সেখান থেকে সরিয়ে ফেলেছে। শয়তান আরেক জায়গায় ভাষণ দিবে কিয়ামতের মাঠে, শয়তানকে যখন সবাই দোষারোপ করবে, আল্লাহ তাআলা শয়তানকে বিচারের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে শয়তানকে ফলোর দিবেন, তোমার বিরুদ্ধে সব অভিযোগ তুমি বলো তোমার বক্তব্য, এটা শয়তানের ভাষণে কেউ বলতে চান, কোরআনে আছে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 22 নম্বরে বলা আছে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, যখন বিচারাচার হয়ে যাবে শয়তান তখন ভাষণ দিবে, ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, নিশ্চয় আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন সত্য ওয়াদা, আমিও তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলাম, ফাখলাফতুকুম, আমি আমার ওয়াদা ভঙ্গ করেছি, মিথ্যা ওয়াদা করেছি, আমি ওয়াদা করেছিলাম, আল্লাহ ওয়াদা করেছিলেন, তোমরা আমারটা শুনেছো, আল্লাহটা শোনো নাই কেন। এরপরে বলতেছে মালি মা কানালি আলাইকুম মিন সুলতান, আমার তো তোমাদের উপর কোনো প্রভাব খাটাবার কিছু ছিল না, জোর করে তোমাদেরকে আমি আমার অনুসরণ করতে বলি নাই, আমার কথা মানতে বলি নাই, আমি শুধু দাওয়াত দিয়েছি আর তারাও দাওয়াত দিয়েছে, তোমরা আমারটা মেনেছো, ওদেরটা মানো নাই কেন। মা কানালি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম, আমি তো শুধুমাত্র তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম, ফাত্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো, ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, কাজী আজকে আমাকে মালামত করো না, দোষ দিও না, আমাকে তিরস্কার করো না, ভৎসনা করো না, আমার দোষারোপ করো না, বরং নিজেকে দোষারোপ করো। কে বলছে, শয়তান। কিয়ামতের মাঠে বলবে ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, তোমরা আমাকে ভৎসনা করো না, আমাকে তিরস্কার করো না, মা আনা বিমুসরিফিকুম ওয়া মা আনতুম বিমুসরিফিয়া, আমি তোমাদেরকে এখন ছাড়াইতে পারবো না, তোমরা আমাকে ছাড়াতে পারবে না, এই শাস্তি থেকে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না আর তোমরা আমার কোনো উপকার করতে পারবে না, ইন্নি কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, এর আগ পর্যন্ত তোমরা আমাকে যে শরীক করেছিলে আল্লাহর সঙ্গে এই সবগুলো আমি এখন অস্বীকার করছি, ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, শয়তান ওয়াজ করতেছে জালিমদের জন্য আল্লাহর কষ্টদায়ক শাস্তি আছে, এখন শাস্তি ভোগ করো, কার ভাষণে গেল সব, কাজী শয়তান এক নাম্বার তাগুত। দুই নাম্বার তাগুত ওই সমস্ত পীর মাশায়েখরা যারা আল্লাহকে বাদ দিয়ে নিজের ইবাদত করার জন্য মন গড়া তরিকার দিকে আহ্বান করে মানুষদেরকে, সেই পীর এবং তার মুরিদরা সবাই তাগুত। সবাই কি, দলিল কোরআনের আয়াত, কোরআন পরিষ্কার বলছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি, দুই নাম্বার তাগুত সম্পর্কে কোরআন বলছে, ওই লোকেরা ইহুদি খ্রিস্টানরা তাদের আহবার এবং রুহবানদেরকে, আলেমদেরকে এবং পীর বুজুর্গদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছিল। কি বানিয়ে নিয়েছিল, রব বানিয়ে নিয়েছিল। এই আয়াত তেলাওয়াত করছেন এমন সময় আল্লাহ নবীর একজন সাহাবী আদি ইবনে হাতিম তাই, হাতিম তাইর পুত্র আদি, তিরমিজি হাদিস এটা, উনি আসে শুনলেন আল্লাহর রাসূল এই আয়াত তেলাওয়াত করছেন, উনি বললেন ইয়া রাসূল আমার কিছু কথা আছে। আমরা তো, আমি তো একজন খ্রিস্টান আলেম ছিলাম, আমার বাপ আলেম ছিল, প্রসিদ্ধ ব্যক্তি, আমি আমি তাওরাতের ইলম আছে, ইহুদিদের কিতাবের ইলম আমার আছে, ইহুদিরা আমরা আমাদের পীর বুজুর্গদেরকে আলেমদেরকে তো রব বানাই নাই, কোরআন বলছে তারা রব বানিয়ে নিয়েছে, আমরা তো রব আল্লাহকেই মানতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, ও আদি তোমাদের কি অবস্থা এরকম ছিল না যে তারা তোমাদেরকে যেটা হালাল বলতো তা হালাল বলতে, তারা যেটা হারাম ঘোষণা করতে হারাম মানতে, তারা যে তরিকা বানাইতে সেই তরিকা মানতে, এটা আল্লাহর কালামে আছে কিনা এটা দেখার কোনো প্রয়োজন মনে করা হতো না, বিষয়টা কি এমন ছিল না? বলে হ্যাঁ এমনই তো ছিল। এটাই হচ্ছে রব বানানো, কারণ এই কাজগুলো রবের, কার কাজ? রবের কাজ। সেই রবের কাজগুলো যখন তারা হাত দিয়ে নিয়েছে তাহলে তারা রবের আসনে বসেছে, এটাই কোরআন বলছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি, তারা তাদের আহবার এবং রুহবানদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। কি বানিয়েছে? রব বানিয়েছে। আহবাররা বলেছে জিকির এইভাবে করো, এইভাবে করো, ২৬ তারিখের সারমর্ম বানাইছে এটা, এটা করো। ও মুসলমান জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তরিকার এক তরিকাও দেন নাই। কোরআনে বলছে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা ইউশরিকা বা ওয়া লা ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا اربابا من دون الله এই আহ্বান জানাচ্ছে, তাআলাও আসো ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, একটা কালিমার দিকে, যে কালিমা তোমাদের মাঝে আমাদের মাঝে এক, সেটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করব না, কোন তরিকা মানবো না, কোন কিচ্ছু মানবো না, তরিকা মানবো কার? আর কোন তরিকা, লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি আহাদ, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করব না। আর পরে যেটা বলা আছে গুরুত্বপূর্ণ কথা, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহি, আমরা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের মধ্যে একজন অপরজনকে রব বানাবো না। সেই রবগুলো কারা? সেই রবগুলো কারা? সেই রব দুই শ্রেণীর রব। এক শ্রেণীর রব হচ্ছে শাসকরা, যারা আইন তৈরি করে দেয় আমরা মানি আল্লাহর বিরুদ্ধে, এরা এক প্রকারের রব এবং এরা। আর দুই নাম্বার রব হচ্ছে কারা? ধর্মীয় লিডাররা, যারা ইবাদত তৈরি করে দেয় এবং সেগুলো মানুষ মানে। এই সবগুলোকে বর্জন করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ সব গায়রুল্লাহকে বর্জন করে এরপরে ইল্লাল্লাহ মানলে সে মুসলমান হয়। কি হয় ইনশাআল্লাহ বাকি আলোচনা আবার আগামী জুমাতে হবে, যদি আল্লাহ তৌফিক দান করেন। আমি রমজানের জন্য আপনাদেরকে বলছি, সব গায়রুল্লাহ থেকে উৎখাত করে যত গায়রুল্লাহ সব বাদ দিয়ে একমাত্র কাকে আমরা গ্রহণ করব? তাহলে ইনশাআল্লাহ আমাদের রমজান, আমাদের ইবাদত, আমাদের তাহাজ্জুদ, আমাদের কিয়ামুল লাইল, আমাদের তাসবিহ তাহলিল, আমাদের দান সদকা সবগুলো গ্রহণযোগ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।